পরে বিগত বছর গুলিকে আমি দেখা দিতে পারি আর পুরাণের ভাষায় সব ক্রিয়ায় রক্ত কাকে বলে একাধিক বার আপনাদের সামনে আমি আলোচনা আজকে এরই একটু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনের সূরায়ে নাজিআতের শেষের দিকের কয়েক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাকওয়া। অর্থাৎ যে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে এই কথার ভয়ে যে ব্যক্তি নিজের মনকে থেকে বারণ করে রাখে, অথচ ইচ্ছা চরিতার্থকরণ থেকে বারণ করে রাখে, আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এই বিচারের হিসাব বিকাশের ভয় যাদের অন্তরে থাকে তারাই সকল প্রকার অসৎ কাজ থেকে সকল প্রকার গুণাত থেকে বিরত থাকে। সেই বিচারের হিসাব বিকাশের ভয় যাদের অন্তরে থাকে না তারা যত বড় শিক্ষিতই হোক কোন রকমের অসৎকার থেকে কোন রকমের দুর্নীতি থেকে কোন রকমের জালিয়াতির থেকে কোন রকমের গুনাহের কাছ থেকে নিজেকে নিজে বারণ করে রাখতে পারে, তাইলে সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। কোন বিচারের ভয়? আমি অতীতেও ঘটনা আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাতে খাওয়ার মতো কিছু ছিল, হযরত উমর খুবই সাদা সিধা চলতেন, পেট সাদা সিধা চলতেন, যে আগের থেকে যে তাকে চিনত না হঠাৎ করে দেখলে কল্পনাও করতে পারতো না, তার সাদা সিধা চলার কারণে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান ছিল, সেই দেশটা ভারতের সমান ছিল না, পাকিস্তানের সমান ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল, কিন্তু এত সাদা পিঠা চলছে আগের থেকে যে চিন্তনা দেখলে হঠাৎ দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। এই খলিফা উমর রাস্তা দিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাতে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লাগে, দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল ছেলে, সেই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করল। খলিফা উমর রাখাল তেলের কাছে গিয়া বললেন, ভাই আমাকেও আর একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করতে দাও। রাখাল তেলে খলিফা উমরকে আগের থেকে চিন্তন, খলিফা মনে করবে না পথিক মুসাফির মনে করবে? পথিক মুসাফির। রাখাল ছেলে বলে, ভাই মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন ভোগী চাকর, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে এক ফোঁটা দুধ দিতে পারব। খলিফা উমর মনে মনে খুশি হইল যে আমার পেটের চিদা গেলে গেল না গেলে নাই, আমার পেটের একটা রাখাল ছেলে এমন আমানতদার যে সে যার বেতন মুখী কাতর তার অনুমতি ছাড়া তার মনিবের সম্পদ বরকে দেবে না, এটি আমার অন্তর সত্য। কিন্তু আমানতদারির কারণেই কথাটা বলল না, মুসাফির লোকটাকে প্রতারণা করার জন্য বলল, এটা তো পরীক্ষা করা যাবে। সমাজে এমন লোকেরও অভাব থাকে না কোন যুগেই, যারা কথা বলে অত্যন্ত নীতি বাক্যের মাধ্যমে কিন্তু কাজকর্ম তার সম্পূর্ণ বিপরীত। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। যখন নীতি বাক্য গুলি বলতে থাকে, যখন উপদেশমূলক কথাগুলি বলতে থাকে, মনে হয় যেন নবীগণের মতো কথা বলে। আর যখন তার আসল স্বরূপ উদ্ঘাটিত হয় তখন দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। এরা নীতি বাক্য গুলি উচ্চারণ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য। রাখাল ছেলেটাও এমন নীতির কথা বলল প্রতারণার জন্য না বাস্তবে এটা পরীক্ষা করা দরকার। তাই হযরত উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ভাই আমার পেটে চিদা অনেক বেশি, তুমি যদি মালিকের অনুমতি ছাড়া আমাকে দুধ পান করতে না দাও, মালিক তুমি যদি ছাগলের পালের মালিক না হও, তাহলে একটা কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেল, এতে আমারও একটা উপকার হবে, তোমারও একটা উপকার হবে। আমার উপকার হবে এই মুহূর্তে আমি ছাগল দোহন করে তার দুধ পান করব, আমার সিদা নিবারণ হবে। তোমার উপকার বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি আত্মসাৎ করে ফেলতে পারবে, এটা তোমার উপকার। খলিফা উমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই তোমার কথা মতো, যদি একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি পয়সাগুলি খেয়ে ইতিমধ্যে মালিক যদি ছাগল গুলি গনে, ছাগলের পালের মধ্যে যদি মালিক যদি গন্তি দেয় তাহলে তো গনাতে একটা ছাগল কম ধরা পড়ে, তখন তো মালিক আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, একটা ছাগল কি করলা তুমি, তখন আমি মালিককে কি করব। এই মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, এমন যদি হয়েই যায় মালিক গনে যদি একটা ছাগল কম ধরে ফেলে আর তোমাকে জিজ্ঞেস করে ফেলে কি করে তো ছাগল একটা, তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে, বাগে নিয়ে গেলে তো তার কোনো দায় দায়িত্ব নাই। মুসাফির লোকটা যেই রাখাল ছেলেকে বলল, তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে, তখন ওই রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি তটে গেল। মুসাফির লোকটাকে সে উমর চিনে না মুসাফির লোকটা চিনে? তো খলিফা উমর চিনে না, সে মুসাফির লোকটা, সে মুসাফির লোকটার প্রতি এমন তথাচ্ছল সে বলে, এই বেটা মুসাফির দাঁড়া, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাগে নিয়ে গেছে, মানে বিন্দু মাত্র আমাকে সন্দেহ করবে না, এক সমাজ আমার কথা বিশ্বাস করবে। কিন্তু তুই বল, কাল হাসানের দিন হেলচারে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন পাগলটা কি করছিল তখন কি করবে? একটা ছাগল বিক্রি করে তার মূল্য আত্মসাত করার মতো অসৎ কাছ থেকে, উনার কাছ থেকে একটা রাখাল ছেলেকে বারণ করলকে শেষ বিচারের ভয়, বারণ করলকে শেষ বিচার। তাই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে শেষ বিচারের দিন জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে এই কথার ভয়ে নিজের মনকে অপকর্ম থেকে বারণ করে রাখে, উনার কাছ থেকে বারণ করে রাখে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতে। এখানে আল্লাহর ভাষায় দুইটা শব্দ আছে, একটা হইল নাহান নাফস আর একটা হইল আনিল হাওয়া। নিজের নফকে হাওয়ার থেকে বারণ করল, নফ কি হাওয়া? আমি অফিসে বলেছি আপনাদেরকে কোরআনের ভাষায় মানব দেহের যে জিনিসটাকে নফ বলা হয়, বাংলা ভাষায় এইটাকে বলা হয় মন। মন কোরআনে যে জিনিসটাকে নফ বলে বাংলায় যেটাকে কি বলে? মন। মানুষের মনের মধ্যে আল্লাহ উল্টা পাল্টা দুইটা যোগ্যতা রাখবে। একটা যোগ্যতা আল্লাহ জীব জানোয়ারকে দান করেছেন অপরটা নয়, আর একটা যোগ্যতা আল্লাহ মানুষটাকে দান করেছেন প্রথমটা নয়। মানুষের মনের মধ্যে জানোয়ারের যোগ্যতাটাও দান করেছেন, রিস্তার যোগ্যতাটাও দান করেছেন। এই যোগ্যতা দুইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ের সব এর মধ্যে অতীতেও বলেছি অনেকগুলি কসম খেয়ে অনেকগুলি শপথ করে বলেছেন মানুষের মনের মধ্যে উল্টা পাল্টা দুইটা যোগ্যতা কি দান করে। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, রৌদ্রের কসম খেয়ে বলি, ওয়াল কামারি ইদা সালাহা আমি চন্দ্রের কসম খেয়ে বলি, সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্র যখন তার চন্দ্রী নিয়ে উদয় হয় সেই চন্দ্রীর কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলছি দিনের আলোর কসম খেয়ে, রাতের কসম খেয়ে বলছি রাতের অন্ধকারের কসম খেয়ে, আসমানের কসম খেয়ে বলছি আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, ওয়াল আরদি ওয়ামা তাহাহা জমিনের কসম খেয়ে বলছি জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, ওয়ান্নাফসি ওয়ামা সাওয়াহা মানুষের নফসের কসম খেয়ে বলছি নফকে মানুষের উপযোগী করার কসম খেয়ে, চোদ্দটা কসম, চোদ্দটা কসম খেয়ে আল্লাহ বলেন আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। একমাত্র মানুষের মন যার মধ্যে আমি পাপ মজা বুঝার অযোগ্যতা দান করেছি, পাপের সাজা বুঝার অযোগ্যতা দান করেছি। যত পাপের কাজ আছে, যত গুনার কাজ আছে, যত অসৎ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের চিন্তা করে বলা বলাতে একটা মজা আর একটা সাজা। সামনের কথাগুলি বুঝার জন্য স্মরণ থাকে, প্রতিটি গুনার কাজের দুইটা করে বলা বলাতে একটা মজা সাজা। গুনার মজা বুঝার যোগ্যতা আল্লাহ জানোয়ার কেউ দান করে নি। গুনার কাজ করলে কি মজা হয় তা জানোয়ারও বুঝে, কিন্তু ফিরিস্তা বুঝে না গুনার কাজে কি মজা। আর গুনার কাজের সাজা বুঝার যোগ্যতা আল্লাহ ফিরিস্তাকে দান করেছেন। জানোয়ার বুঝে না গুনার কাজ করলে কি সাজা। সামনের কথাগুলি পরিষ্কার ভাবে বুঝার সাথেই এই দুইটা জরুরি কথা আপনাদের স্মরণ রাখা দরকার। একটা হল প্রতিটি গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। জানোয়ারেরা শুধু মজাটা বুঝে সাজা বুঝে না, আর ফিরিস্তা শুধু সাজা বুঝে মজা বুঝে না। মানুষের মনের মধ্যে আল্লাহ পাপের মজা বুঝার অভিজ্ঞতা দান করেছেন, সাজা বুঝার অভিজ্ঞতা। জানোয়ার যেহেতু পাপের মজা বুঝে সাজা বুঝে না, এই কারণে মজার লোভে করলে পাপের কাজ করলেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না। আপনাদের জানা মতো কোন কুকুর যাবে জাহান্নামে? বিড়াল, বিড়াল, গরু, ছাগল জাহান্নামে। গুনার কাজের মজা তারাও বুঝে এবং এই মজা এই কাজ তারাও করে। এর একটা সহজ উদাহরণ দেখুন, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন সোয়াবের কাজ না গুনার কাজ? এই কাজটা জানোয়ার এরা করে কিনা মজা না বুঝার কারণে? মজা বুঝে বলেই করে, কিন্তু সাজা হবে বুঝে না, এই কারণে এই কাজের কারণে জানোয়ার জাহান্নামে যাবে না। সমস্ত জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে এই জন্য গুনার কাজগুলি করে, কিন্তু যেহেতু গুনার কাজের আসল সাজা জানোয়ারেরা বুঝে না, এই জন্য গুনার কাজ করার কারণে কোন জানোয়ার কোন পশু জাহান্নামে যাবে না। এর সম্পূর্ণ বিপরীত হল ফিরিস্তা। এরা নিয়াচারা নারী পুরুষের মিলনের সাজাবে জাহান্নাম, এটা ফিরিস্তারা খুব ভালো জানে, খুব ভালো জানে। নিয়াচারা নারী পুরুষের মিলনের সাজা জাহান্নাম ফিরিস্তারা জানে কিনা? কিন্তু কোন মজায় মানুষে এই গুণাটা করে মজা বুঝে না। বলুন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মজা বুঝে না কে? যেহেতু মজা বুঝে না এই জন্যই জীবন ভর সকল প্রকার গুণার থেকে বিরত থাকা সত্ত্বেও ফিরিস্তা সৃষ্টির রাষ্ট্র মর্যাদার অধিকারী হতে পারে না। এর সম্পূর্ণ বিপরীত হল মানুষ। মানুষের মনের মধ্যে আল্লাহ গুনার মজা বুঝার অযোগ্যতা দান করেছেন, সাজা বুঝার অযোগ্যতা দান করেছেন। এখানে হবে তোমার পরীক্ষা, মজার লোভে গুনায় লিপ্ত হও না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও। যারা মজার ভয়ে গুনায় লিপ্ত হয় এরা জাহান্নামের শাস্তির যোগ্য হয়, যারা সাজার ভয়ে গুনা ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা জান্নাতের যোগ্য হয়। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গুনার মজা বোঝার যোগ্যতা আছে কিনা? সাজা বোঝার যোগ্যতাও আছে। এই জন্য মানুষ এর অন্তরে গুনার প্রতি যখন এই মজার ডুবে কোন মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়, হাজার ভয়ে হাজার ভয়কে প্রাধান্য দিল না, মজার লোককে প্রাধান্য দিল, তখন ওই তার মন নাপাক হয়ে যায়, আত্মশুদ্ধি মনে গুনার মজা ঢুকে আল্লাহ আল্লাহ দিচ্ছেন, কিন্তু এই মজার ডুবে যখন গুনায় লিপ্ত হয়ে যায় তখন তার মন আর পাপ পবিত্র থাকে না, তার মন অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমার কথা বুঝে থাকতে বলুন, আমাদের সমাজের কোন মুসলমান কি মজার ডুবে কোন গুনায় লিপ্ত আছে? তাই এদের আত্মাটা মন সা পাপ না না পা, এই হল মন কিভাবে না পাক হয়। এই মন না পাক মন থাকে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বারবার বলেছেন অপবিত্র মন। এটাকে বাংলায় বলে আত্মশুদ্ধি, কোরআনের ভাষায় বলে ইয়ায়ে নক, না পাক মনকে পাক পবিত্র মন। যেমন ভাবে নামাজ পড়তে গায়ের জামা পাক পবিত্র থাকতে হয়, যদি গায়ের জামায় গোবর লাগে গোবর, তাহলে জামা পাক থাকে না না পাক হয়ে যায়। গায়ের জামার মধ্যে গোবর লাগলে যেভাবে জামা না পাক হয়ে যায় ঠিক তেমনি ভাবে গুনার মজার ডুবে এই মন যখন গুনায় লিপ্ত হয় তখন তার মনটাও না পাক হয়ে যায়। গায়ের জামা না পাক হলে পরে এই জামা আর নামাজের যোগ্য থাকে না, মন না পাক হলে পরে এই মনের অধিকারী লোকটাও আর জান্নাতের যোগ্য থাকে না, মন না পাক হলে এই মনের অধিকারী লোকটাও আর জান্নাতের যোগ্য থাকে না। গায়ের জামা থেকে গোবর ধুয়ে পরিষ্কার করে নিলে সেই নাপাক জামাটা আবারও পাক পবিত্র হয়, আবারও নামাজের যোগ্য হয়। ঠিক তেমনি ভাবে মন থেকে গুনার নাপাক ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে এই মন আবারও পাক পবিত্র হয়, আবারও জান্নাতের যোগ্য হয়। বুঝে থাকতে বলুন, মন নাপাক হয় কিভাবে আর পাপ হয় কিভাবে? গুনার দ্বারা নাপাক হয় আর গুনা ছেড়ে দিলেই এই গুনার অভ্যাস যাদের আছে তাদের গুনার ফেরে দেওয়া সহজ ব্যাপার, গুনার অভ্যাস যাদের আছে তাদের গুনার ফেরে দেওয়া সহজ ব্যাপার নয়। অনেকের জীবনে প্রায় অসম্ভব হয়ে যায় যারা জীবন ভর গুনা করতে থাকে, প্রথম প্রথম মনে মনে একটু ভয় থাকে, আল্লাহর কাছে কিছুদিন পরে এই কথা আর মনে থাকে না, দীর্ঘদিন পরে কেন গুণা হবে বললে কি হইল এইরকম মনোভাব সৃষ্টি হয়। প্রথম প্রথম তার মন না পাক হয় কিন্তু পবিত্র হওয়ার সম্ভাবনা বাকি থাকে, তৃতীয় পর্যায়ে পবিত্র হওয়া কঠিন হয়ে যায়, তৃতীয় পর্যায়ে এই না পাক মন পাক পবিত্র করা অসম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গুণা করার সাথে সাথে মনে ভয় থাকে আল্লাহর কাছে ততদিন পর্যন্ত মনটা পবিত্র করার সম্ভাবনা বাকি। যে গুণাগার গুণাও করে আর আল্লাহর কাছে যে এই ভয় থাকে তার মনটা পবিত্র করা খুব সহজ, যার গুণা করে আল্লাহর কাছে কিতাব দিবে সেই কথা আর মনে হয় না তার মন পবিত্র করা কঠিন, আর যে গুণা করার উপর জিদ করে গুণার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে এক করে যা তার পবিত্র মন নাপাক মন, আর পাক পবিত্র করার সম্ভাবনা থাকে না, অসম্ভব হয়। কথাগুলি বুঝলে প্রত্যেকে ফের ভাবেন কার মন কত নম্বর অবস্থা। আপনি যদি মনে করেন আমি গুণা করি তবে আল্লাহর কাছে শিকার দিবস এই ভয়ও আমার মনে যাবে। আপনার নাপাক মনকে পবিত্র করা সহজ। আপনি যদি মনে করেন আমি গুণা করি কিন্তু আল্লাহর কাছে শিকার দিব এমন কথাই আমার মনে জাগে না। আপনার মন পবিত্র করা সহজ না কঠিন। আর আপনি যদি সুদ খান আর বলেন সুদ খাইলে হারাম হবে কেন, আপনি যদি গুড় খান আর বলেন গুড় খাওয়া হারাম হবে কেন, আপনি যদি নারী পুরুষের মধ্যে অবাধ বেপর্দা চলাফেরা করেন আর বলেন বেপর্দা করলে গুণা হবে কেন, আপনার মনকে পবিত্র করা অসম্ভব। তাহলে মানুষের এই অপবিত্র মনের অধিকারীদের মনের অবস্থা কত প্রকার? প্রথম প্রকারের মন যাদের এদের মনকে পবিত্র করা খুব সহজ, দ্বিতীয় প্রকারের মন যাদের এদের মন পবিত্র করা কঠিন তবে অসম্ভব নয়। আর যারা গুনার উপর হালাল পথে চলার জন্য যারা বলেন, হারাম কাজ করার জন্য যারা বলেন, তাদের বিরুদ্ধে যারা এক্ষণে যায়, এদের অন্তর এদের মন এমন শক্ত নাপাক হয়ে যায় যে এদের অন্তরকে আর পাক করার সম্ভাবনা থাকে না। এদের ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াতে বলেন ওয়ামান আহাত বিহি খাতিয়াতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের অন্তরকে তাদের গুনাহ গ্রাস করে ফেলেছে, ওয়ামান আহাত বিহি খাতিয়াতু যার অন্তরকে তার গুনাহ গ্রাস করে ফেলেছে, ফাউলাইকা আসহাবুন নার এরা জাহান্নামী হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরকাল থাকবে। মনকে পবিত্র করা সম্ভব হওয়ার কারণে চিরকাল থাকবে জাহান্নামে না এদের মনকে পবিত্র করা অসম্ভব হয়ে যায়। কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, এক হিসাবে সহজ বোঝার জন্য অসম্ভব, আর এক হিসাবে অনেকের জন্য কঠিন, অন্তরে গ্রহণ করে না। যাদের অন্তর ওই তিন নম্বর পর্যায়ে পৌঁছে গেছে এদের অন্তর গ্রহণ করে না। উদাহরণটা হল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে বলে কত নম্বর আয়াত, 11 নম্বর আয়াত। আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন, কি নির্দেশ? তোমাদের পিতা মাতা মারা গেলে পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। ছেলে পাবে, মেয়ে পাবে, এটার বিরুদ্ধে মেনে নিজে দূরের কথা, লঙ্ঘন করে থাকলে নিজে কেন হরাজি মনে করবে দূরের কথা। এটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার মতো মুসলমানের অভাব নাই বাংলাদেশে। কিসের নামে বিদ্রোহ ঘোষণা করে? নারী পুরুষ সমান অধিকারের নামে। কিসের নামে? নারী পুরুষ সমান অধিকার। দুনিয়ার জীবনে যত উপভোগ্য সম্পদ আছে সকল সম্পদের উপভোগে আল্লাহ নারীকে পুরুষের উপর হয়তো দিয়েছেন একচেটিয়া অধিকার, আর না হয় দিয়েছেন অগ্রাধিকার, সমান অধিকার কোথাও নয়। জানি না বিষয়টা বোঝাতে পারলাম। দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে সকল প্রকার সমুদ্র সম্পদে নারীকে দিয়েছেন পুরুষের উপর হয়তো অধিকার আর না হয় অগ্রাধিকার, সমান অধিকার কোথাও নয়। আল্লাহ দিলেন অগ্রাধিকার, তুমি বলো সমান অধিকার। আল্লাহ দিলেন নারীকে একচেটিয়া অধিকার, তুমি ভাগাভাগি করতে চাও। ইটাই লোকে ঠগাই লোকে, ইটাই লোকে ঠগাই লোকে। আল্লাহ যেটাই ছিল সমান অধিকারের সুগন্ধারীরা ঠগাইতে চায়। আল্লাহ যেটাই ছিল সমান অধিকারের সুগন্ধারীরা ঠগাইতে। আমি একদিকে উদাহরণ পেশ করি, আল্লাহ একচেটিয়া অধিকার কিভাবে দিল নারীকে, অথবা অগ্রাধিকার কিভাবে দিল নারীকে, সেখানে সমান অধিকার করতে গেলে নারী কিভাবে বঞ্চিত হয়। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের চুক্তিতে আবদ্ধ হওয়ার সাথে সাথে মোহরানা নামে একটা বিশেষ অঙ্কের টাকা একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিয়ে দেওয়া আল্লাহর কোরআনের বিধান মতে ফরজ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে উভয়ের এই প্রয়োজন পুরা হয়। এটা বুঝাবার মতো ব্যাপার হয়, ব্যাখ্যা দেওয়ার মতো ব্যাপার হয়, সবাই সবাই বুঝে থাকে। একটা পুরুষ যেমন স্ত্রী ছাড়া একা সন্তান জন্ম দিতে পারে না, একটা নারীও স্বামী ছাড়া একা সন্তান জন্ম দিতে পারে না। একটা পুরুষ যেমন স্ত্রী ছাড়া তার যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না, একটা নারীও তার স্বামী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না। সুতরাং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতি আবদ্ধ হওয়ার জন্য উভয়ই উভয়ের প্রতি মুখাপেক্ষি কিনা, স্বামী স্ত্রী উভয়ই উভয়ের মুখাপেক্ষি। এই উভয়ের চাহিদা পূরণের জন্য যে বিবাহ বন্ধনে আবদ্ধ হল, আপনাদের নিজেকে জিজ্ঞাস করুন, স্বামীও স্ত্রী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না। উভয়ের চাহিদা নিবারণের জন্য যে বিবাহের চুক্তি হইল, আদ্র হইল, এর বিনিময়ে যদি কেউ কাউকে কোনো অর্থ দিতে হয় তাহলে এক পক্ষ থেকে একটার ভাবে অপর পক্ষকে দিবে না, উভয় পক্ষে উভয় পক্ষকে দেওয়া দরকার। কিন্তু আল্লাহর কোরআন বলে, আল্লাহর বিধান বলে, একতরফা ভাবে স্বামীর পক্ষ থেকে মোহরানা শুধুমাত্র স্ত্রীকেই দিতে হবে। তাহলে মোহরানা বুদ্ধের অধিকার স্বামী স্ত্রীর সমান না স্ত্রীর একচেটিয়া? আল্লাহ দিলেন একচেটিয়া অধিকার, তোমরা সমান অধিকারের দাবি করে কি গুড়ার ডিমটা নিজেই বুঝো, আর আমাদের এই কি গুড়ার ডিম বুঝাতে চাও? বরুণ সম্পদের ভুক্ত হলে আল্লাহ নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন না, অনেক ক্ষেত্রে স্ত্রীকে দিয়েছেন একচেটিয়া অধিকার। একচেটিয়া অধিকার পুরুষ সারা জীবনই উপার্জনে শ্রম খাচ্ছে, নারী সারা জীবনই পুরুষের উপার্জিত সম্পদ ভুক্ত হল করবে। এই যে আল্লাহর বিধান, বলুন উপার্জনের শ্রম খাটার দায়িত্ব একচেটিয়াভাবে কার? পুরুষের। আর পুরুষের উপার্জিত সম্পদ জীবন ভর মুক্ত ফলের অধিকার একচেটিয়াভাবে কার? নারী। তাহলে নারী পুরুষের সমান অধিকার না নারী একচেটিয়া অধিকার? কেন একচেটিয়া অধিকারের উদাহরণ? এবার শুনুন, অগ্রাধিকারের উদাহরণ। কোন বাবার ঘরে যখন একটা ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে তার নাবালক থাকবে যতদিন। নাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। গুরু বাবা যদি নাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ সম্পদের শুদ্ধ হলে নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন না নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন? পুরুষের উপর অগ্রাধিকার ক্ষমতা বোধ চাই। যারা বলে নারী পুরুষের সমান অধিকার চাই, মৃত বাবা মায়ের ক্ষেত্র সম্পদে ছেলে দুই অংশ, মেয়ে এক অংশ ভাইয়ের সমান অধিকার হয় না। ছেলেকে যদি দুই অংশ দেওয়া হয় মেয়েকেও দুই অংশ দিতে হবে, আর মেয়েকে যদি এক অংশ দেওয়া হয় তাহলে ছেলেকেও এক অংশ দিতে হবে। সেই হইল সমান অধিকারের দাবি। এতক্ষণের উদাহরণ গুলিতে আমরা কি বুঝেছিলাম? সকল সম্পদের হুকুমে আল্লাহ তার উপর তার অধিকার দিয়েছে, পুরুষের উপর নারীর অধিকার, হয়তো এক চেপিয়া আর না হয় অগ্রাধিকার, হয়তো এক চেপিয়া আর না হয় অগ্রাধিকার। তাহলে সুরায় নিসার ১১ নম্বর আয়াতে বললেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ, কোথায় রইল অগ্রাধিকার, কোথায় রইল এক চেপিয়া অধিকার? প্রশ্ন লাগে কিনা? এই প্রশ্নের জবাবটাও পরিষ্কার ভাবে বুঝে নিন। মূল কথাটা বোঝার জন্য, কার অন্তরের পবিত্রতা সম্ভব নয়, কার অন্তর, কার অন্তর এমন ভাবে নাপাক হয়েছে যেটা আর পবিত্র করা যাবে না, সেই অন্তরওয়ালা চিরকালের জন্য জাহান্নামে যাবে। এদেরকে চিহ্নিত করা থাকতেই যেহেতু এটা তো ক্রিয়ায় অর্থের সমাবেশ, যেহেতু এটা আত্মশুদ্ধির সভা, এখান থেকেই বুঝে নিতে হবে কার আত্মা শুদ্ধ করা সম্ভব আর কার আত্মাকে শুদ্ধ করা সম্ভব নয়। এ ব্যাপারে সকল মানুষের মন কত প্রকার বলেছিলাম? একজন মানুষের মনকে পবিত্র করা খুব সহজ। এরা কারা? যারা গুনাহ করে কিন্তু ভয় আছে আল্লাহর কাছে, কি করে? আরেকজন মানুষের মন পবিত্র করা কঠিন। এরা কারা? গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে জবাব দিবার কোনো ভয় অন্তরে নাই। আরেকজন বিদ্রোহ ঘোষণা করে, গুনার কাজ কেন করতে পারবো না, কেন গুণা হবে আমি এটা করি, বিদ্রোহ যারা ঘোষণা করে এদের অন্তর চিরকালের জন্য অপবিত্র হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া এদের আর কোনো ঠিকানা থাকে না। বিবরণ বুঝলে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা টের পাবেন কার অন্তর কত নম্বর। এক নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন, দুই নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন, তিন নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন। এখান থেকে টের পেয়ে যাওয়া দরকার আত্মশুদ্ধি হাসিল করতে হলে, তৃতীয় নাম হাসিল করতে হবে। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বলুন আগের কথা ভুলে থাকলে, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব বাবার না নিজের। দুই নম্বর বিয়ের পর থেকে স্ত্রীর লালন পালন দায়িত্ব বাবের না ছেলে। তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন ছেলের বাবের না ছেলে। তাহলে বুঝে থাকতে বলুন ছেলের জীবনে খরচের কাজ আছে কথা। এক নম্বর নিজের লালন পালন, দুই নম্বর বউয়ের লালন পালন, তিন নম্বর সন্তানাদির লালন পালন, খরচ আছে তিনটা, মা বাবার সম্পদে অংশ ভাইকে দুইটা, খরচ আছে কথা, অংশ ভাইকে কথা, বেশি ভাই কম না কোন ছেলের কথা। এবার এখন মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী লালন পালনের দায়িত্বও নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান লালন পালনের দায়িত্বও নাই, অর্থাৎ মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই। এমত অবস্থায় অংশ হয়েছে কথা। এবার আপনারা বলুন, যার তিনটা খরচ আছে দুইটা অংশ হয়েছে সে বেশি লাগছে, না যার খরচ হয় নাই একটা অংশ হয়েছে সে বেশি লাগছে? সুতরাং সুরায় নিসার ১১ নম্বর আয়াতে আল্লাহ নারীকেই অগ্রাধিকার দিয়েছেন। ছেলেকে দুই অংশ দিয়ে, মেয়েকে এক অংশ দিয়েও নারীকেই অগ্রাধিকার দিয়েছেন। ছেলেরে অংশ দিলাম দুইটা, তার খরচ আছে তিনটা, তোমার অংশ দিলাম একটা, খরচ একটাও নাই। এবার বলুন এখানে দুই অংশ পেলে বেশি পুষতে রাজি না। এমন মুসলমান আছে কি বাংলাদেশে? এরা কি আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজেকে অপরাধী মনে করে না আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে? এদের মনের সিরিয়াল নম্বর কত? তিন মানে আশা নাই, তিন মানে আশা নাই। এদের ব্যাপারে ওমান আহাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের অন্তরকে গুনাহ গ্রাস করে ফেলেছে এরা হবে চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামী কেন? আল্লাহর বিধান শুধু লঙ্ঘন করেছে না আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে। একটা হলো আল্লাহর বিধান লঙ্ঘন করার সাথে সাথে অন্তরে ফেনফিকারে ভয়টাও থাকা, বিধান তো লঙ্ঘন করছে কি কিন্তু আল্লাহ কাছে কি করছে। আরেকটা হলো বিধান লঙ্ঘন করে কিন্তু আল্লাহর কাছে জবাব দেবার কোন ভয় অন্তরে নাই। আরেকটা হলো বিধান লঙ্ঘন শুরু করে না আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বলুন মানুষের মনের অবস্থা কত রকম হলো? কোন মানুষের মনের অবস্থা কি রকম? যারা যাদের মন না পাক তাদের অবস্থা কি রকম? যাদের মন না পাক তাদের অবস্থা কি রকম? যাদের মন পাক এদের অবস্থা কি রকম? অতীতে গুনাহ করেছিল হেল বিচারের ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে রইল মন না পাক, না পাক হইল আবারও মজার মজার ভয়ে গুনাহ লিপ্ত হয়। হয় কি না এরকম? আবারও সাজার ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে হইল কি না পাক? আবারও মজার মুখে লুপ্ত হয়ে গেছে আবারও সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে। এরকম মুসলমান সমাজে আছে কিনা? এদের মনের নাম নফসে লাওয়ামা। এদের মনের নাম নফসে লাওয়ামা কোরআনের ভাষা। এরা যতবারই গুনাহ করে গুনার প্রতি ভয় থাকে না সাজার ভয়ে বারবারই তওবা করে এবং ছেড়ে দেয়। এরা ক্ষমাপ্রাপ্ত, এরা ক্ষমাপ্রাপ্ত, এদেরকে আল্লাহ মাফ করে দেবেন। বলুন কেন মাফ করে দেবেন? যদিও বারবার গুনাহ করেছে কিন্তু বারবারই সাজার ভয়ে গুনাহ ছেড়েছে কিনা? ওই বারবার ওই যে সাজার ভয়ে গুনাহ ছেড়েছে এটা হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একমাত্র ব্যবস্থা। কোরআনের ভাষায় এদের মনের নাম নফসে। আর যারা গুনার সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাদের দ্বিতীয় শ্রেণীর লোক তারা, যারা গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাসে গুনাহ ছেড়ে দেওয়াটাই তার অভ্যাসে পরিণত হয়। শেষ পর্যন্ত আর কোনদিন মজার লুবে গুনায় লিপ্ত হয় না। প্রথম জীবনে মজার লুবে গুনায় লিপ্ত হয়েছিল, সাজার ভয়ে তওবা করে ছেড়ে দিয়েছে। এরপরে আল্লাহর দরবারে শাস্তির ভয় এমন ভাবে তার অন্তরে বর্তমান হয়েছে এই ভয়ের কারণে আর জীবনে কোনদিন গুনার কাজ করার সাহস করতে পারেনি, কোনদিন গুনার মজার লুপটা তার অন্তরে প্রাধান্য লাভ করতে পারেনি। এদের মনকে কোরআনের ভাষায় বলে নফসে মুতমাইন্না। এদের মনকে কোরআনের ভাষায় বলে নফসে মুতমাইন্না। বারবারই গুনাহ করে বারবারই তওবা করে ফেলে দেয়, আবারও গুনাহ করে আবারও তওবা করে ফেলে দেয়। যদিও বারবারই না না কয় বারবারই পবিত্র করে কিনা তার মনের নাম নফসে লাগুয়া। আর তওবা করে গুনাহ যে ছাড়লো আর কোনদিন গুনার পথে ফিরল না তার মনের নাম নফসে মুতমাইন্না। যাদের মনকে পবিত্র করে নেয় এদের মন দুই প্রকার, নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না। যাদের মনকে পবিত্র করে না এদের নাম কোরআনের ভাষায় নফসে আম্মারা। যাদের মনকে পবিত্র করে না এদের মনের নাম কোরআনের ভাষায় নফসে আম্মারা। এদের ক্লাস হইল তিনটা, বুঝতে পারতেছেন? এদের ক্লাস কটা? এক নম্বর গুনাহ করতেছে কিন্তু মনে মনে ভয়ও আছে আল্লাহর কাছে, ঠিক আছে? দুই নম্বর গুনা তো করতেছে, আল্লাহর কাছে কি কাজ দিব ভয় নয়। তিন নম্বর গুনা শুধু করতেছে তাই নয়, কেন গুনা হবে বলে বিদ্রোহ ঘোষণা করতেছে। কত নম্বর, এই তিন দলের মনের নাম নকশে আম্মারা, তিন দলের মনের নাম নকশে আম্মারা। প্রথম দলের নাপাক মনকে পবিত্র করা শহর, প্রথম দলের নাপাক মনকে পবিত্র করা সহজ, তৃতীয় দলের নাপাক মনকে পবিত্র করা কঠিন। তৃতীয় দলের নাপাক মনকে পবিত্র করার সম্ভাবনা নাই, নাই এই তৃতীয় দলের উদাহরণ হলো আল্লাহর বিধান, মৃত পিতা মাতার সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ। এর মাধ্যমে মেয়েকে বঞ্চিত করা হলো না, ছেলের উপর অগ্রাধিকারেই রাখা হলো। মনে আছে কিনা আগের কথা, মেয়েকে বঞ্চিত করা হলো না, ছেলের উপর অগ্রাধিকারেই দেওয়া হলো। এখানে দুই অংশ যে পাইল সে বেশি পাইল না, যে এক অংশ পাইল সে বেশি পাইল? এখানে দুই অংশ থেকে এক অংশ পাইল। যাদের মাথায় কোরআন ঢুকে না, যাদের মন পবিত্র হওয়ার যোগ্যতা নষ্ট হয়ে গেছে, এরা এই কথাগুলি বুঝতে রাজি নয়। এরা শুধু দুই অংশ, দুইয়ের থেকে এক কেমনে বেশি হয় এই প্রশ্ন নিয়ে বসে আছে, এক থেকে দুই বেশি এটাই বুঝে। কিন্তু এখানে যে দুই অংশ যে পাইল সে কম পাইল, যে এক অংশ পাইল সেই সেই বেশি পাইল, এটা বোঝার যোগ্যতা তাদের নষ্ট হয়ে গেছে। কথাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। একটা লোক ছিল বন্ধ মূর্খ, লেখাপড়া জানে, ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল, ছেলে ছিল মেধাবী, একটা না দশ বছর লেখাপড়া করে স্কুলে মেট্রিক পাস করলো, এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস বয় হইয়া পাস করলো। ভুলে থাকলে বলুন তো, ছেলে যে পাস করলো পরীক্ষায় কত নম্বরে? এক নম্বর। ছেলের বাবা শিক্ষিত না মূর্খ? সে এক নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায়? এটা বুঝে না, শুধু বুঝে এক থেকে দশ বেশি, শুধু বুঝে এক থেকে দশ বেশি। ফল ঘোষণার পরে বাবা ছেলের জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলাম পাস করছ? ছেলে বলে পাস করছি। বাবা জিজ্ঞেস করে কত নম্বরে? কয় এক নম্বরে। বাবা বলে সর্বনাশ করেছ, পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে লেখাপড়া করে একসাথে পরীক্ষা দিল, সে পাস করলো দশ নম্বরে, তুমি এত কম নম্বরে কেন? এই গর্দ এই দাদা যেমন ভাবে বুঝে না, দশ নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায় না, এক নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায়। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ক্ষুদাগ্রহীরা, এই সমস্ত চিরস্থায়ী মেধাবিত্র আত্মাওয়ালারাও বুঝে না, ছেলে দুই অংশ পাইলে বেশি পায় না, মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। এই বাবা যেমন বন্ধ মূর্খ হওয়ার কারণে দশ নম্বরে ভাগ করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, এক নম্বরে ভাগ করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, বুঝার যোগ্যতা নাই। ঠিক তেমনি ভাবে এই সমস্ত অপবিত্র আত্মাওয়ালারা, এদের আত্মা চিরকালের জন্য অপবিত্র হয়ে যাওয়ার কারণে এরাও বুঝে না, ছেলে দুই অংশ পাইলে বেশি পায় না, সম্পদ না মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। আমাদের সত্যনের সাথে বুঝে থাকলে এবার আপনারা বলুন, এই কথাটা যারা বুঝে না, ছেলে দুই অংশ ভাইয়া বেশি পাইল না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পাইল, এই কথাটা যারা বুঝে না, এদের আত্মা নাম নকশে মুতমাইন্না, এদের আত্মার নাম নকশে লউ আমা, এদের আত্মার নাম নকশে আম্মারা। প্রথম দ্বিতীয় না তৃতীয়, এইবার ক্লিয়ার হইল মানুষের মনের অবস্থা। তো ক্লিয়ারে নকশের বিবরণ এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন, আমার কথাগুলি বুঝে থাকলে অবশ্যই আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবে। আমার আগে যেখানে দেওয়া হয়েছে এখানে সর্বস্তরের মানুষ আছে কিনা, সর্বস্তরের মানুষ আছে, তাহলে সর্বস্তরের মানুষ থাকলে অবশ্যই যার মন তার নাম নকশে মুতমাইন্না, তিনি আমার বিবরণের দ্বারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার মনের নাম নকশে মুতমাইন্না। যার মনটা নকশে লল্লা, তিনি বিবরণের দ্বারা পরিষ্কার বুঝতে পারতেছেন আমার পথ সহজ হোক অথবা কঠিন হোক, যাদের মনের নাম নফসে আম্মারা, কিন্তু পবিত্র করা সম্ভব। সম্ভবের দৃষ্ট হয়তো সহজ না হয় কঠিন, বলতে পারবেন সহজ কার গুণা করে কিন্তু সাজার ভয়ও আছে, আর যে গুণা করে কিন্তু সাজার ভয় নাই তার অন্তর পবিত্র করা কিন্তু অসম্ভব নয়। এই দুই দলের অপবিত্র মনকে পবিত্র করা সম্ভব, পবিত্র করবে। দুই দলের মনকে তো পবিত্র করা সম্ভব, পবিত্র করবে কে? যার নিজের মন পবিত্র। বরন্ত এই দুই দল মানুষের অপবিত্র মনকে পবিত্র করবে কে? যার নিজের মন পবিত্র আছে। যার নিজের মন পবিত্র আছে তাকেই হাতি পীর বলা হয়, কমেল পীর বলা হয়। এই সমস্ত প্রথম প্রকারের আর দ্বিতীয় প্রকারের নফসে আম্মারার অধিকারী সর্বস্তরের মুসলমান যখন খাঁটি পীরের কাছে মিলিত হবে, যখন কামিল পীরের কাছে মিলিত হবে, তখন তিনি পর্যায় ক্রমে তার আধ্যাত্মিক সেবারগুলি, তার আত্মার রূপগুলি চিকিৎসা ক্রমান্বয়ে চিকিৎসা করতে করতে করতে করতে এক সময় তার অপবিত্র মনকে পবিত্র করে দেবে। একজন আলেম প্রশ্ন করেছিলেন, আমি কোরআন হাদিস পড়েছি, আমি হালাল হারাম জানি, আল্লাহর বিধান আল্লাহর আদেশ বিষয়ে জানি, কাজে আমার মন আমি পবিত্র করে নেব, আমি একজন পীরের কাছে মুড়ি ধরতে যাব কেন? প্রশ্ন বুঝছেন আপনারা? বর্তমান সমাজেও এমন প্রশ্নকারীর অভাব নাই, বর্তমান সমাজেও এমন প্রশ্নকারীর অভাব নাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, একজন আলেম মাওলানা সাহেব প্রশ্ন করলেন, হুজুর আমি আলেম, আমি কোরআন হাদিস পড়েছি, আমি হালাল হারাম জানি, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা জানি, আমি নিজে নিজে আমার আত্মা ভবিষ্য করে নেব, আর একজন পবিত্র আত্মাওয়ালার কাছে মুড়ি ধরতে যাব কেন? থানভী দেখলেন প্রশ্নকারীকে আলেম, এমন ভাবে জবাব দিলেন, এইটার নাম হাকিমুল উম্মত, এটার নাম এমন ভাবে জবাব দিলেন যে আলেমই বুঝে আর কেউ বুঝবে না। আমাদের জবাবটা আমিও দেব, এখানে যারা আলেম আছেন তারাই বুঝবেন, অন্যরা বুঝবেন না। আপনাদের বুঝার মতো করে আমি করে বলবো, আপনাদের বুঝার মতো করে পরে বলবো। হাকিমুল উম্মত এই মাওলানা সাহেব প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন ইযাক্কি, এই ইযাক্কি শব্দটা বাবে লাজিমের সিগা না বাবে মুতাআদ্দির সিগা? মুতাআদ্দি মানে নিজে নিজে না অপরের দ্বারা? কোরআনের একটা শব্দ দিয়ে তানবী প্রমাণ করে দিয়েছেন নিজের অপবিত্র আত্মা নিজে পবিত্র করা যায় না, আর একজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা পবিত্র করাইতে হয়। আপনারাও বুঝলেন কিনা? কোরআনের একটা মাত্র শব্দ নিজাক্তি, নিজাক্তি মাদ্রাসার উপরে ক্লাসের ছাত্র যারা তারাও খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে, নিজাক্তি বলতে কি নিজে নিজে করার ব্যাপার না আরেকজনের দ্বারা করানির ব্যাপার। কাজেই তুমি যত বড় মাওলানা হও, যত বড় আলিম হও, যত বড় জ্ঞানী হও, যত বড় যোগ্য হও, পবিত্র আত্মাওয়ালার কাছে গিয়া আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমার আত্মাকে কেউ, অপবিত্র আত্মাকে কেউ পবিত্র করে দিতে পারবে না। ইসলাহী জুড়ের দরকার আছে, তাই কোথায় করবেন ইসলাহী জুড়? ওই সুফি সম্রাটের দরবার, যে সুফি সম্রাটের আত্মাটা নিজের আত্মাটাই না পান। যেমন সুফি সম্রাট আছে কিনা বাংলাদেশে, সুফি সম্রাট কি গুড়ার ডিম বুঝে সুফি শব্দের অর্থই জানি না আমি, আর কি গুড়ার ডিম বুঝে সম্রাটের অর্থই জানি না আমি। আপনাদেরকে বুঝার জন্য বলি, ইসলামের বিধান মতে ভিন্ন কোন যুবক পুরুষ ভিন্ন কোন যুবতী নারীকে দেখা হালাল না হারাম? ভিন্ন পুরুষ ভিন্ন নারী কাকে বলে? শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিয়ে হইতে পারে, স্মরণ রাখুন, শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিয়ে হইতে পারে এই পুরুষটাকেই ভিন্ন পুরুষ বলা হয়, এই নারীটাকেই ভিন্ন নারী বলা হয়। ইসলামী পরিভাষায় বেদানা পুরুষ বেদানা নারী বলা হয়, বাংলা ভাষায় ভিন্ন পুরুষ ভিন্ন নারী বলা হয়। আপনারা কোন ভাষায় বললে সহজে বুঝেন বলুন? বেদানা পুরুষ বেদানা নারী বুঝে থাকতে বলুন? টাকা তো ভাই কি টাকা তো বলছি বিয়ে করতে পারে, তাহলে টাকা তো ভাই আপন পুরুষ আর বাবি যেমন এগানা না বেগানা, একে অপরকে দেখা হালাল না হারাম? এখন আপনারা বলুন, বিয়ে তারা টাকা তো ভাইয়ের জন্য যদি টাকা তো বুনকে দেখা হারাম হয়, বিয়ে তারা খালা তো ভাইয়ের জন্য যদি খালা তো বুনকে দেখা হারাম হয়, বিয়ে তারা মামা তো ভাইয়ের জন্য যদি মামা তো বুনকে দেখা হারাম হয়, বিয়ে তারা দুলাভাইয়ের জন্য যদি খালিকে দেখা হারাম হয়, বিয়ে তারা দেবরের জন্য যদি বাড়িকে দেখা হারাম হয়, তাহলে বিয়ে তারা পীরের জন্য মুরিদদারিকে দেখা কি হয়? কারো জবৈন্যতম হারাম কিনা? যখন পীরে যদি মুরিদদারির সাথে পর্দা করে না, হে রাস্তাঘাট, তোর যোগের ভিতরে আছে বড়দের দেখা, তুই গুবর ভাগ করবে কেমনি? এই জন্য বলছি খাঁটি ভিড় বা কামের ভিড়ের ফিরেই পারে আমার অপবিত্র আত্মা পবিত্র করতে, যার নিজের আত্মাই অপবিত্র সে পারবে না আত্মাদের অপবিত্র আত্মা পবিত্র করতে। বাংলাদেশে এমন ভিড় আছে কিনা যে মুরিদ নারীর সাথে হর্দা করে না? আছে কিনা? এটার নাম সুখি সম্রাট না ভণ্ড? এইগুলির নাম ভণ্ড ভিড়। বন্ধ শব্দের অর্থ হল কোন কাজের অযোগ্য হয়েও যোগ্যতার দাবি করা, এক নম্বর নাম অযোগ্য হয়েও যোগ্যতার দাবি করার নাম বন্ধ নবী। গোলাম আহমদ সত্য নবী না বন্ধ নবী? বন্ধ নবী মানে কি? নবী না হইয়াও নবী হওয়ার দাবিদার, নবী না হয়েও এর নাম বন্ধ নবী। যেই ব্যক্তি নিজের আত্মা পবিত্র না করেই অপরকে মরিত করে এর নাম ভণ্ডপি। আমার এতক্ষণের কথা বুঝে দেখে বলুন, আপনাদের কারো আত্মা আপনাদেরকে বলবো কেন? আমারটাই বলি, আমার আত্মাটা যদি না পাক বলে আমি টের পাই, নিজে নিজেই পাক করে নেব না, ভণ্ডপিরের দ্বারা পাক করাইয়া নেব না, যার নিজের আত্মা পাক তার দ্বারা পাক করাইতে হবে। এই জন্য একটা হিজুরের ব্যবস্থা, বুঝতে পারছেন? একটা হিজুরের ব্যবস্থা কেন? আমার অপবিত্র আত্মা যদি আমি টের পেয়ে থাকি যে আমার আত্মাটা না পাক, তাই প্রথম প্রকারের হোক তাই দ্বিতীয় প্রকারের হোক, তৃতীয় প্রকারেরটা পাক করা সম্ভব নয়, তৃতীয় প্রকারেরটা পাক করা সম্ভব, তাই প্রথম প্রকারের নাফাকাতটা হোক তাই দ্বিতীয় প্রকারের নাফাকাতটা হোক, আমার নাফাকাতটাকে আমার পক্ষে পাক করা সম্ভব নয়, বন্ধপীরের পক্ষে পাক করা সম্ভব নয়। একমাত্র হাকি পীর একমাত্র কামিল পীর পারে আমার অপবিত্র আত্মাকে পাক পবিত্র করে। এবার দুটা উদাহরণ নিয়ে আমার কথা শেষ করবো। একটা, বন্ধপীরে পারবে না কেন? আরেকটা, খাঁটি ভিড়ে পারবে কিভাবে? কটা প্রশ্ন। এক নম্বর, বন্ধ ভিড়ে আমার না ভাষাটাকে পবিত্র করতে পারবে না কেন? আগেই যা বুঝুন, আগেই বলেছি আমার গায়ের জামাটা পবিত্র ছিল, নামাজ পড়ার যোগ্য। গায়ের জামাটা কি ছিল? পবিত্র ছিল, নামাজ পড়ার যোগ্য। গুবর লেগে গেল, পবিত্র রইল না অপবিত্র হয়ে গেল, নামাজের যোগ্য না অযোগ্য, তাহলে এটা কি আর কোনদিন যোগ্য হতে পারে না? এই আমার গোবর ভরা জামাটা কি আর কোনদিন পাস হতে পারে না? কি বলে? ধুয়ে গোবর পরিষ্কার করে ফেললে, ধুয়ে গোবর পরিষ্কার করে ফেললে। কিন্তু গোবরটা যদি আমি বলদের পেশাব দিয়া দিই, গায়ের জামা এর থেকে গোবর দূর করার জন্য বলদের পেশাব দিয়া ধোয়া যে কথা, অপবিত্র আত্মাওয়ালা সুফি সম্রাটের কাছে মুড়ি ধোয়ায় সেই কথা। বলদের পেশাব দিয়া গোবর ধরলে যেমন জামা পা হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধ পীরের কাছে মুড়ি ধরলে নষ্ট আমারা কোনদিন নষ্টের লাগুয়া বা হয় না। একদিনের বন্ধ আমাকে বলে, হুজুর আপনারা মানুষকে কোরআন শোনাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কথা, আমার প্রশংসা করে, ভালো কথা, আপনারা মানুষকে কোরআন বুঝাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কথা, আমরাও গান বাজনা করিয়া মানুষের মন নরম করিয়া দিই। কি শুনাইয়া নরম করলো সেটা দেখার ব্যাপার নয়, নরম করলো যে সেইটাই দেখার ব্যাপার। কাজে আপনারাও ভালো কাজ করেন, আমরাও ভালো কাজ করি, দেখেন বন্দামি কারে কর। আমি বললাম পবিত্র পানি দিয়া শিরা বিদাইলেও শিরা নরম হয়, আর কি বলদের ভেষাত দিয়া বিদাইলে শিরা নরম হচ্ছে না? কোনটা খাওয়া হালাল আর কোনটা খাওয়া হারাম? হালাল পদ্ধতিতে নরম করলেই খাওয়া হালাল, হারাম পদ্ধতিতে নরম করলেও হারাম। তেমনিভাবে মানুষের মন হালাল উভয়ে নরম করলেই জান্নাতে যাবে, হারাম উভয়ে নরম করলে বলদের ভেষাতের নরম শিরা যেমন খাওয়া হারাম, এইভাবে ভণ্ডারি করিয়া ধানবন্ধের শুনাইয়া মানুষের অন্তর নরম করাও হারাম, এই হারামই আরো জাহান্নামে যাবে। কেন পারবে না আপনার অপবিত্র মনকে পবিত্র করতে? বুঝে আসলো? কারণ বলদের ভেষাত দিয়া ধুইলে গোবর ভরা কাপড় কোনদিন পবিত্র হয় না। এবার শুনুন, কামিল জির কেমনে পারবে আপনার মন নরম করতে, আপনার মন পবিত্র করতে? এটা বোঝার জন্য আগে একটা পূর্ব কথা স্মরণে রাখা দরকার। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ ইচ্ছাকৃতভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখে, ভিন্ন নারী কারে গো, হ্যাঁ, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখে, তাহলে আল্লাহর রাসূল বলেন কাল আসরের বিচারে, শেষ বিচারের দিন আসরের মাঠে ওই পুরুষটার চোখে জ্বলন্ত শিখা ঢেলে দাও। সুতরাং নারীর সুন্দর দেখা হালাল না হারাম? হারাম কাজ করলে অন্তর কি হয়? না ভাগ। হারাম কাজ করলে মন না ভাগ? বাংলাদেশে কি কোন মুসলমানের মন এই উপায়ে না ভাগ? ভিন্ন নারী ইচ্ছাকৃত ভাবে ভিন্ন নারী সুন্দর দেখে কি বাংলাদেশের কোন মুসলমান নিজের মন তাকে নাপাক করে? এমন নাপাক মানের অধিকারী কোন মুসলমান কি বাংলাদেশে আছে? এর মনটা ভাগ করবো কে? যে ঘিরে মুড়ির নারী যে দেখে, কি বলে না, যে ফিরে নিজের আপন তা সবাই কেউ দেখে না, যে ফিরে মুড়ির নারীকে দেখে সে এই এই নাভা এই এই লোকটার নাভা অন্তর পবিত্র করবে, না যে ফিরে নিজের আপন চাটুকুনকেও দেখে না সে পারবে পবিত্র করতে? সুতরাং এই এই পদ্ধতিতে যারা আমরা নিজেদের মনকে নাপাক করেছি, ইচ্ছাকৃত ভাবে ভিন্ন নারী সুন্দর দেখে দেখে যারা নিজের মনকে নাপাক করেছি, আমি যদি একজন স্বামীর পীরের সান্নিধ্যে যাই, আমি যদি তার শিষ্যত্ব গ্রহণ করি, আমি যদি পূজা কথায় আমি যদি তার মুড়ি গ্রহণ করি, তিনি আমার এই অভ্যাসটা সারাই দেবেন। কিতাবে লেখা আছে এটা একটা আত্মার বেমার, রুহের বেমার, মানুষের আত্মার মধ্যে যত রোগ হয় এর মধ্যে এইটা একটা রোগ। এই রোগের চিকিৎসা করবেন যার আত্মার মধ্যে রোগটা নাই তিনি। প্রথম রুগীর প্রাথমিক অবস্থায় প্রাথমিক ঔষধ, রুগীর মাধ্যমিক অবস্থায় মাধ্যমিক ঔষধ, রুগীর চূড়ান্ত অবস্থায় অপারেশন। শারীরিক রোগের চিকিৎসার যেই ব্যবস্থা, এই আধ্যাত্মিক রোগের চিকিৎসায় এই ব্যবস্থা। যখন এই চোখের রোগের রুগী, চোখের রোগ কি সন্ধ্যাবেলায় কম দেখে না ভিন্ন নারী দেখে, এটা হচ্ছে কি শারীরিক রোগ? সন্ধ্যাবেলায় কম দেখা চোখের রোগটা হলো শারীরিক রোগ, আর ইচ্ছা করে ভিন্ন নারীর সুন্দর দেখে এটাও চোখের রোগ। যা শারীরিক না আধ্যাত্মিক, এই আধ্যাত্মিক রোগের রুগীটাকে তিরজিবি কামিল হয়, তিরজিবি খাতি হয়, তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক ঔষধে বলবো আপনাদেরকে প্রাথমিক ঔষধ থাকি, প্রাথমিক ঔষধ থেকে এটা যে যখনই তোমার সামনে কোন বেপর্দা নারী সামনে পড়ে যায়, যখনই মজার মুখে ইচ্ছা হয় তোমার দেখতে, তখনই তুমি স্মরণ করবা আমার নবী বলেছেন দেখলে বরঞ্চ পিসা চুকে গেলে দেওয়া হবে। এই কথাটা স্মরণ করবা যে প্রাথমিক ঔষধ যেমন প্রাথমিক রুগী যদি পুরাতন হয় এই ঔষধে কাজ হয় না, রুগী যদি পুরাতন হয় যে ঔষধে কাজ হয় না। একশোবার স্মরণ করে আসরের মাঠে চুকে জ্বলন্ত শিখা ঢেলে দেওয়া হবে আরো 200 বার দেখে রুগী প্রাথমিক না রুগী পুরাতন। চিকিৎসা আগেরটাই চলবে না, ওষুধ পাল্টাইতে হবে। ডাক্তারই বুঝবেন রুগীর অবস্থা, ডাক্তারই বুঝবেন ঔষধ কোনটা ভালো হয়ে দিতে হবে। আধ্যাত্মিক রোগের চিকিৎসক ডাক্তার কামিল ছিল যখন দেখবেন যে এই কথা স্মরণ করেও যে ভিন্ন নারীর সুন্দর দেখা দেখে মন অপবিত্র করার অভ্যাস থাকতে পারে না, তখন তিনি চিন্তা করবেন রুগী যা গরি না গরি, আর্থিক সম্পদশালী না অভাব। যদি আর্থিক সম্পদশালী হয় তাহলে ঔষধ একরকম, যদি অভাবগ্রস্ত হয় তাহলে ঔষধ আর একরকম। বলেন সবার জন্য একরকম ঔষধ, কেমন রুগীকে কেমন ঔষধ দিলে অন্য লোকে বুঝে না তার চিকিৎসকে বুঝে, আপনাকে কোন ঔষধ কোন সময় আপনার ঘিরে দিবে কেউ ঘিরে দিলে আর কেউ বুঝবে না। ঘিরে চিন্তা করে যদি দেখে লোকটা ধরি তাহলে ঔষধ দিলে কি ঔষধ দিলে তুমি আজকে আমার সামনে বসে মান্নাত করো, যদি ইচ্ছাকৃত ভাবে একটা ফেভর জানারির দিকে একবার তাকাই তাহলে 10 টাকা খরচা করো, যদি এই ওষুধটা দেয় রুগী গরিব না ধরি ধরি এই রুগীরে যদি ঔষধ এটা দেয় যে একবার দেখলে 10 টাকা খরচা করবো, দুইবার দেখলে 20 টাকা খরচা করবো, পাঁচবার দেখলে 50 টাকা খরচা করবো, 10 বার দেখলে 100 টাকা খরচা করবো, হে 100 বার দেখলে 1000 টাকা খরচা করবো, তবুও দেখবো কাজে তার এই ঔষধে কাজ হইত তার এই ঔষধে কাজ হইত না। তার ঔষধ দিলে তুমি ধরি তুমি এই অভ্যাস থাকতে পারো না, মন এইভাবে তোমার নাভাত করো, তুমি মান্নাত করো। আজ প্রত্যেকে কোন বেভদ্রা নারীকে যদি ইচ্ছাকৃত ভাবে একবার দেখি তাহলে একার পরে শুনবার আগে দুই রেখার সফল নমাজ করার না পরে শুনব না, দুইবার দেখলে 4 রেখার সফল নমাজ, 3 বার দেখলে 6 রেখার সফল নমাজ, 10 বার দেখলে 20 রেখার সফল নমাজ, 15 বার 45 বার দেখলে 100 রেখার সফল নমাজ না পরে শুনব না, মানত করো এসন নেবই আমার নাম কিরিয়া রাস্তা দিয়া 10 বার দেখলো এসন নামাজের ঘরে ঘুমাইবার আগে যখন 20 টাকার নহল নামাজ খুঁজার শুনতে পারে না, পরের দিন নহল নামাজ করার পরে আর পাইলেও দেখতো না, এটা প্রাথমিক চিকিৎসা না মাধ্যমিক। মাধ্যমিক কার জন্য? গরিবের জন্য না ধনীর জন্য? ধনীর জন্য। গরিবের জন্য কিন্তু মাধ্যমিক ঔষধ আছে, গরিবের জন্য সোজা কথা তুমি সারাদিন রিক্সা চালাও 100 টাকা রুজি করো, কোন রকম মশলা কিনিয়া ফিজি গাছটা খাওয়াও আর খাইয়া না খাইয়া দিন রাত কাটাও, আবার রিক্সা চালাইতে চালাইতে রাস্তার মধ্যে কোনো বেপর্দা নারী দেখতেই চাইয়ে দেখো, এইভাবে তোমার মন কেনা ভাত করো, মান্নত করো। একবার দেখলে 10 টাকা সৎকার না করিয়া ঘুমাইবো না, দুইবার দেখলে 20 টাকা সৎকার না করিয়া ঘুমাইবো না, 10 বার দেখলে 100 টাকা সৎকার না করিয়া ঘুমাইবো না। তখন 10 বার দেখছিল সারাদিন রিক্সা চালাইয়া 100 টাকা রুজি করতে সৎকার দিয়া ফিজি বাচ্চা নিয়ে যখন না খাইয়া ঘুমাইবো পরের রাত্রে পরের দিন আর না খাইয়া ঘুমানির ডরে এইভাবে চিকিৎসা করবে সুফি সম্রাটে না মাদালিনগরের ভিড়ে? বুঝতে পারেন কাম এই ফিরার বন্ধ ফিরা ধরছে তো আল্লাহ والحمد لله رب العالمين.